عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা আজকে আলোচনা করব ওই বিনয়ী বিনয় ইত্যাদি নিয়ে। আজকে তার দ্বিতীয় পর্ব। বলেছিলাম যে মানুষ যদি সুন্দর লিবাস পোশাক পরে তাহলে কি সেটা অহংকার? লিবাস পোশাক পরলেই অহংকার হয় না, অহংকার হচ্ছে হৃদয়ের ভিতরকার একটা জিনিস। যে হৃদয়ে অহংকার থাকে, অহংকার থাকা হচ্ছে হৃদয়ের কাজ। লিবাস পোশাক পরে যদি আপনি অহংকার দেখান তাহলে অহংকার হবে। যেমন আপনার লিবাস সুন্দর হোক অথবা অসুন্দর, নতুন হোক অথবা পুরাতন, আপনি যদি ওই লিবাস আপনার গাঁটের নিচে পড়েন তাহলে সেটা কি? তাহলে তার মধ্যে আপনি অহংকার দেখাতে পারবেন, অহংকার হতে পারবেন না? পারবে না। অবশ্য সবাই যে অহংকার করে তা না, অনেকে গাঁটের নিচে কাপড় পরে কিন্তু সেটা অহংকার হয় না, কেন তার নিয়ত থাকে না। কিন্তু পুরনো কাপড় পরেও আপনার অহংকার করা যায়, অহংকার দেখানো যায়। আর এই জন্যই হাদিসে আছে, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারা। অন্য এক বর্ণনায় আছে খুয়েলা, তার মানে অহংকারের সাথে যে তার পরনের লিবাস, আপনার এই সব বলুন আর প্যান্ট বলুন আর লুঙ্গি বলুন, যদি আপনার গাঁটের নিচে যায় তাহলে কি হবে? সেটা কাবিরা গোনা, আর সেটা হচ্ছে অহংকার। কি বলে আপনার আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আপনার দিকে তাকিয়ে দেখবেন না? আজকাল বর্তমানে যে মানুষ যারা যারাই মানে কোন দেশ হিসাবে না, আর কোন জাতি হিসাবে না, আর কোন মুসলিম অমুসলিম হিসাবে না, অধিকাংশ মানুষ গাঁটের নিচে পড়ে, তাই না? আর অধিকাংশ মেয়ে মহিলা আল্লাহ মুস্তাহান, অধিকাংশ ছেলে গাঁটের নিচে পড়ে, অধিকাংশ মেয়ে গাঁটের উপরে পড়ে। উল্টো বুঝিল রামের গল্প জানেন? উল্টো বুঝিল রামের গল্প কি? ওই যে গোপাল ভাড়া, গোপাল ভাড় একদিন পথে হাঁটছে, খুব কষ্ট হচ্ছে, বলছে রাম ভগবান যদি একটা আমাকে কি দেয়, একটা গাধা দেয়, তো গাধা চড়ে আমি পথটা অতিক্রম করতে পারি। কিছু দূর গিয়ে দেখছে একটা গাধা মরে পড়ে আছে রাস্তাতে, মরা আছে। তো বলছে রামের কাছে চাইলাম, তো উল্টা বুঝিল রাম, আমি চাইলাম জ্যান্ত গাধা, আর রাম উল্টা বুঝে দিল আমাকে মরা গাধা। এর জন্য বলে উল্টা বুঝিল রাম। তো আপনাকে বলা হলো যে ছেলেরা গাঁটের উপরে পড়বে, মেয়েরা গাঁটের নিচে পড়বে, এরা করলো কি? উল্টা বুঝিল রাম, তাই না? আল্লাহ মুস্তাহান। মেয়েদেরকে বলা হলো তোমরা তোমাদের বক্ষস্থলে ইউদনীনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তোমাদের বক্ষস্থলে কাপড় দিয়ে ঢেকে নাও, চেহারা সহ বক্ষস্থল ঢেকে নাও, ঠিক আছে? তো মেয়েরা কি করলো? যত পারল বের করতে লাগলো, এমন কি অর্ধেক অর্ধেক বেরিয়ে আছে। আর ছেলেরা কি করতে লাগলো? ছেলেরা এইভাবে এই পর্যন্ত গলে, দেখেছেন কিভাবে সৌদিরা বাঁধে? তারপরে আপনারা ইউরোপের লোকদের দেখবেন যারা শার্ট পরে টাইট করে, তার উপরে আবার টাই দিয়ে টাইট করে নেয়, যাতে করে গলা কিছুই দেখা যায় না। আল্লাহু আকবার। যেটা করা ছিল দরকার ছিল মেয়েদের, সেটা করলো কারা? পুরুষরা। আর মেয়েরা করলো কি? খুলতে খুলতে খুলতে এমন খুলে দিল যে অর্ধেক গোলাই তাদের দেখা যায়। আল্লাহ মুস্তাহান। এ হচ্ছে উল্টা খুপড়ি, উল্টা বুঝিল রাম। এই উল্টা বুঝে আমাদের অবস্থা হয়ে গেছে এইরকম। যাই হোক, লিবাসের পোশাকে আপনার অহংকার নেই, অহংকার হলো কিসে? মনের ভিতরে। হ্যাঁ, যদি আপনি প্রশ্ন করেন হুজুর, তাহলে যদি অহংকার না থাকে আর যদি কেউ গাঁটের নিচে কাপড় পরে গুনাহ হবে? মনের ভিতরে অহংকার নেই, মনে করুন খেয়াল করলেন না, চলে গেল, এমনি এমনি পড়ে বেড়াচ্ছেন, খেয়াল মানে অহংকার নেই আমার ভিতরে, সত্যিই অহংকার নেই, তাহলে কি গুনাহ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাহতাল কাব মিনাল লিজার, মা তাহতাল কাবাইন মিনাল লিজার ফাওয়া ফিন্নার। গাঁটের নিচের অংশ, এখানে কিন্তু অহংকারের কথা নেই, এখানে বিনা অহংকারের কথা। যে গাঁটের নিচের কাপড় জাহান্নামে যাবে, বা গাঁটের নিচের যে অংশটা আপনার কাপড় ঝুলবে সেই অংশটা আপনার জাহান্নামে পুড়বে। আপনি বলবেন যাক বাবা বাঁচা গেল, বাকি দেহটা তো ঠিক থাকবে। তো বাকি দেহটা ঠিক থাকলে জাহান্নামে থাকবে না জান্নাতে থাকবে? তোমার গাঁটের নিচে যদি আগুন থাকে তোমার দেহে তাপ লাগবে না, নাকি গাঁটের নিচটা পুড়লেই তোমার যথেষ্ট সমস্যা নেই? আপনি দেখেন না দুনিয়ার আগুনে পা দিয়ে দেখেন কি অবস্থা, আর এই আগুন থেকে 70 গুণ তেজ বেশি জাহান্নামের আগুন, আর তা যদি গাঁটের নিচে জ্বলে, তাই না? আরে জাহান্নামের সবচেয়ে হালকা আজাব কি? হ্যাঁ সরোয়ার ভাই, জাহান্নামীদের মধ্যে তাদের সবচেয়ে হালকা আজাবের, এই তো বাসানন্দা পৌঁছে গেছে, জাহান্নামীদের সবচেয়ে হালকা আজাব কি? আগুনের একজোড়া জুতো। আগুনের একজোড়া জুতো কি গাঁটের নিচে থাকবে না উপরে থাকবে? গাঁটের নিচে। এ হচ্ছে সব থেকে হালকা আজাব, যাদের হবে তাদের খুব মজা। বলুন আগুনের জুতো, কিন্তু সেই আগুন কোন আগুন? 70 গুণ তেজ বিশিষ্ট আগুন। সেই জুতো যদি পায়ে পড়িয়ে দেওয়া হয় বলা হচ্ছে ওই জাহান্নামীর মাথার মগজ পর্যন্ত টকভগ করে ফুটবে। অবশ্যই 70 গুণ তেজ বেশি যথেষ্ট ছিল দুনিয়ার আগুন হলে, কিন্তু না, আজাবের শাস্তি কঠিনতা। আপনি সূর্যের যে আগুন জ্বলছে আগুন কি মনে করছেন দুনিয়ার আগুন? যে আগুনের তাপ আমাদের কাছে আসছে বলে আমরা বেঁচে আছি সেই আগুন কি যাতাই আগুন? আল্লাহ আকবার, কত কোটি গুণ বোধ হয় দুনিয়ার আগুন থেকে কত কোটি গুণ বেশি, কত লাখ না কত কোটি গুণ জানি না ঠিক, মানে বটে লাখ কিংবা কোটি গুণ বেশি সেই আগুন বলে এতটা তাপ আমাদের কাছে আসছে। আর সেই এমন তাপ আসছে যে ঠিক আমাদের জন্য উপকারী, যেন ক্ষতি না হয়, আর কম হয়ে গেলে আবার আমরা বরফে পরিণত না হয়ে যাই। আল্লাহ আকবার। তো জাহান্নামের আগুন যতই হোক দুনিয়ার আগুনই যথেষ্ট, আর মানুষ ভয় করে না কেন? আপনি দেখবেন অধিকাংশ মানুষ এটা মানতেই চায় না, সব মানবে ঠিক আছে, দাড়ি রাখা আর গাঁটের নিচে কাপড় গাঁটের উপরে করায় মানতেই চায় না মানুষ। বলা হয় দাড়ি রাখা ওয়াজিব, অবশ্য কিছু হুজুররা দাড়ি রাখা সুন্নত বলে, এতে সমস্যা নেই, কিন্তু গাঁটের নিচে তারা সুন্নত মনে করে রাখে না, মনে করে কি না রাখলে সমস্যা নেই, রাখলে স্বভাব আছে না রাখলে গোনাহ নেই এরকম মনে করে, কিন্তু ওয়াজিব সবাই জানে না, একথা সত্যি। আমাদের দেশের লোকেরা সাধারণত সুন্নত মনে করে কিন্তু আসলে ওয়াজিব। আচ্ছা গাঁটের নিচে কাপড় ঝুলানোটা কি কেউ বলে মাকরু, হারাম নয়? যদি এরকম হয় কিন্তু শুনে, এত শুনে তাও তারা কেন মানে না আল্লাহ জানে। তারা কি বলতে চায় যে হাদিস খাললে বাড়লে, যদি হাদিস বলে যে হাদিস অমান্য করবো তাহলে তো বুঝতে পারছেন কত বড় গোনাহ। আর পাচ্ছি না, কেন পাচ্ছ না? এনা গাঁটের উপরে তুললে পরে প্যান্ট পরলে পরে হ্যাংলা লাগে। তো তোমার জাহান্নামে ক্যাংলা হওয়া ভালো না দুনিয়াতে হ্যাংলা হওয়া ভালো? যদি তোমাকে হ্যাংলাই বলে কজন বলবে? তুমি হয়তো মহিলাদের সামনে যাও, তুমি হয়তো কলেজে পড়ো, কলেজের তোমার সহপাঠিনীরা কিংবা কোন অন্য মেয়ের কলেজের মেয়েরা তোমাকে দেখে হাসবে, তারা তো জ্যাঙ্গের উপরে হাঁটুর উপরে তুলে পড়ে আছে, তাদেরকে দেখে হাসার লোক নেই, তারা হচ্ছে আপ টু ডেট, তারা হচ্ছে সভ্য যুগের আলোকপ্রাপ্তা মেয়ে, আর তুমি গাঁটের উপরে তুলে পড়লে হাসবে, যেহেতু তোমার পা দেখে তাদের কি হয় সেক্স বাড়ে, তার জন্য তারা কি করে হাসে, আর তারা হাঁটুর উপরে তাদের জ্যাং দেখা গেলে সেক্স বাড়ে না ছেলেদের, তাদের হাসলে বা অন্যায় ক্ষতি হবে, তাই না? তো যাই হোক, এখন কেন মানে না আল্লাহই জানে কেন, কেন যে শরীয়তের প্রতি এত অনীহা। আপনি দেখবেন নামাজি মানুষ নামাজ পড়ছে আর তার প্যান্ট এমন নিচে যে নোংরা হয়ে আছে, আর প্যান্টের ওই নিচের দিকটা কি হয়েছে, ক্ষয় হয়ে গেছে মাটিতে, রাস্তায় যখন যায় তখন ঝাড়ু দুই দিয়ে যায়। আরে হচ্ছে মস্তান অহংকার, অহংকারের সাথে পড়ে বুকের পাটা বুক খুলে রেখে বুকের পাটা দেখিয়ে বেড়ায়, আর রাস্তা ঝাঁটি ঝাড় দিয়ে বেড়ায়, মাথা লম্বা চুল আছে, পেছন থেকে দেখলে মেয়েই মনে হবে, আবার ছাপা ব্লাউজের মতো ছাপা কি বলো ওটাকে শার্ট, তাই না? চেনা মুশকিল ছেলে না মেয়ে। এই ছেলে আপনার এই যুবক কেন মানে না, মুসলিম হয়েও মানে না, এই যুবক নামাজ পড়তে এলো দেখা যায় তার হাতে গাঁটের নিচে কাপড় ঝুলছে, অথচ হাদিসে আছে, একটা হাদিসে আছে তার নামাজ হয় না, উজু নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন তুমি যা উজু করে এসো নামাজ পড়ো, হাদিসটা সহি নয় অবশ্য, কিন্তু অন্য এক হাদিসে আছে যে আল্লাহ তাআলা না হিললে না হারামে, না হালালে না হারামে আল্লাহ কোনো প্রয়োজন নাই, যে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে নামাজ পড়ে। তা এইটার মানে তো অনেকে বলছে নামাজ হয় না, কিন্তু অনেকে করে কি নামাজ পড়তে কিবা গুটিয়ে নেয়, অন্য সময় বাইরে ঝুলিয়ে বেড়ায় কিন্তু মসজিদে ঢুকলে তখন কি করে গুটিয়ে নেয়। তারা আবার সমস্যায় পড়ে কি হাদিসে আছে নামাজের সময় যেন কাপড় না গোটাই, তখন তারা ফতোয়া জিজ্ঞেস করে হুজুর কাপড় গোটাইলে ফতোয়া, আরে তুমি হারাম থেকে মাথার জন্য কাপড়টা গোটাইছো তো তোমার নামাজটা না হলে কোনো রকম হলো, নামাজ থেকে বেরিয়ে গিয়ে আবার ছেড়ে দিলে তাহলে লাভটা কি হলো, তাহলে লাভটা কি হলো এই ফতোয়া জিজ্ঞেস করি বা লাভ কি? যদি কাবিরা গুনাহ থেকে বাঁচতে না পারো, যদি অহংকারের সাথে হয় আল্লাহ তোমার দিকে তাকিয়েও দেখবেন না, পবিত্র করবেন না। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকিয়ে দেখবেন না, তাদের সঙ্গে কথাই বলবেন না, আর পবিত্র করবেন না, ওয়ালা ইযাক্কিহিম পবিত্র করবেন, ওয়ালাহুম আযাবুন আলীম তাদের জন্য হবে কঠিন আযাব কঠিন শাস্তি। কে কে? নম্বর এক আল মুসবিল, যে ব্যক্তি গাঁটের নিচে বা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। নম্বর দুই মান্নান, যে দান করে দিয়েছি দিয়েছি বলে বেড়ায়। বুঝতে পারছেন, অনেকে আছে আপনি তাকে ভিসা দিয়ে নিয়ে এলেন, ঠিক আছে, সে আপনার নিমক হারামি করছে, এবার আপনি বলেন দেখো আমি ওকে নিয়ে এলাম, নিয়ে আমার নিমক হারামি করছে, আমার আমার এই করছে, তখন সে বলে কি যে দেখো ভিসা দিয়ে আমাকে ভিসা দিয়ে নিয়ে এসছে বলে সে ওই মান্নান হয়ে যাচ্ছে, তার মানে ও জান্নাতে যাবে না, মান্নান লা ইয়াদখুলুল জান্নাত, আর তুমি নিমক হারামি করছো, নিমক হারাম জান্নাতে যাবে? হ্যাঁ, নিমক হারাম জান্নাতে যাবে না, সেটা আগে বোঝো, তুমি কেন নিমক হারামি করছো? যাই হোক, অন্য কথা আলাদা, তখন হলো কি যে দান দিয়ে দান করেছি, আমি মসজিদে এত টাকা দিয়েছি, আমি মাদ্রাসায় এত টাকা দিয়েছি, আমি এতিম দেখি, আমি এই করি, এ হচ্ছে মান্নান। হ্যাঁ, আরে তোর বাবাকে আমি এই করেছি রে, তোকে এই দিয়েছি ওই দিস, এই যে এগুলো হচ্ছে কি মান্নান, এহসান জিতানো বলে, তার মানে দান দিয়ে দান দিয়েছি বলে প্রকাশ করা হচ্ছে কাবিরা গোনা। আর এই একই অবস্থা হবে যে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তার হয়। তারপর ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালফিল কাযিব, যে ব্যক্তি তার নিজের পণ্য, মানে যে ব্যবসায়ী নিজের পণ্য মিথ্যা কসম খেয়ে বিক্রি করে, আল্লাহর কসম ভাই এটা কত দাম? 1000 টাকা, 800 টাকা হবে না, আল্লাহর কসম করে বলছি আমি যে 900 টাকা কিনেছি, কি করে আমি আপনাকে 800 টাকায় দিই, অথচ সে 800 টাকা 600 টাকা কিনেছে, কিন্তু মিথ্যা কসম করে বললো কেন? যাতে করে বিশ্বাস করে, ও যখন আল্লাহর নামে কসম করছে। আচ্ছা ঠিক আছে, হ্যালো, এই যে মিথ্যা করে কসম, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, আল্লাহ তাআলা এর প্রতি রাগান্বিত। আল্লাহর নামকে যে কোনো অবৈধ জায়গায় ব্যবহার করা নিশ্চয়ই জায়েজ না, এজন্য আল্লাহর নামকে চাওয়ার জন্য ব্যবহার করা ঠিক না। তো আপনি কসম করছেন আল্লাহর নাম নিয়ে, আবার মিথ্যা কসম, ফলে আল্লাহ তাআলা খুব রাগান্বিত হবেন কিয়ামতের দিনে, তাদের সঙ্গে কথা বলবেন না, তাকিয়েও দেখবেন না, তাদের জন্য হবে কঠিন শাস্তি, তাদেরকে পবিত্রও করবেন না গুনাহ থেকে। বেশ, এখন চলুন অন্য কথা বলি, একই কারণে পুরুষকে স্বর্ণ কেন ব্যবহার করতে বলা হয়েছে নিষেধ, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার আরাম, তবে চারানা সোনা ব্যবহার করা যাবে তাই না? চারানা সোনা বিপদের জন্য, দেখেন আমাদের বাদশাহ মিয়া দেখছেন কত পুরনো লোক, আমাদের কত পুরনো ছাত্র, সেও বলছে বিপদের সময়ে চারানা সোনা ব্যবহার, অনেকে বলে ব্যবহার করতে, এখন বলে ব্যবহার করতে পারবে না, ব্যবহার করতে পারবে না, যদি আপনার বিপদের আশঙ্কা হয় তো শুধু চালানা কেন, আপনারা নিতে পারেন না, চালানা কেন বলছেন তাহলে, ব্যবহারের জন্য বলা হয়, কিন্তু না এসব ভুল কথা, আপনার যদি দরকার হয় বিপদের সময় আপনি বিক্রি করে লাভ, আর চালানা কেন, আটানা ছয়ানা বারানা রাখতে পারেন না, এক ভরেও রাখতে পারেন, আপনি পকেটে রাখুন, আপনার ব্যাগে রাখুন, কিন্তু আপনি আংটি রূপে ব্যবহার করবেন, চেন রূপে ব্যবহার করবেন, এটা পুরুষের জন্য জায়েজ না। গিফটের সময় গিফট আছে, হুজুর শ্বশুর বাড়িতে গিফট দিয়েছে, তো গিফট দিতে কি হলো, পড়ো না, সেটাকে তুমি তোমার বউকে দিয়ে দাও, আর না হয় বিক্রি করে তুমি অন্য কাজে লাগাও, না আমার শাশুড়ি দিয়েছে একটা আংটি, সেটা হ্যাঁ দিল তো কি হলো, শাশুড়ি জ্ঞান নেই বলে দিয়েছে, শাশুড়ি যদি জ্ঞান থাকতো যে বেটা ছেলেকে সোনা পড়তে হয় না, শাশুড়ি দিত না, এক ছেলে একজনের নাতি হয়েছে আর কি, নাতিকে দিয়েছে, মানে নাতিন না নাতি, বেটা ছেলে, তাকে আংটি দিয়েছে। আমি গেলাম জিজ্ঞেস করছি, বলছে হুজুর অমুক তো আলেম কিন্তু আংটি দিল কেন? আলেম হলো তো কি হলো, এবার জাহেল। যে পুরুষকে স্বর্ণের আংটি পড়তে দেবে সে আলেম না জাহেল? নিশ্চয়ই সে জাহেল। সুতরাং স্বর্ণের আংটি ব্যবহার, স্বর্ণ ব্যবহারই হারাম। কার জন্য? পুরুষের জন্য। তবে হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে জায়েজ আছে, কোন কোন ক্ষেত্রে, যেমন আপনার নাক কাটা গেছে, এই নাকটাকে স্বর্ণ দিয়ে বানাতে পারেন। আল্লাহ আকবার, যেহেতু এই মানুষের অঙ্গের দাম প্রচুর মূল্য আছে, এই জন্য স্বর্ণ দিয়ে আপনি নাক বানাতে পারেন। তেমনি দাঁত, দাঁত ভেঙে গেছে, দাঁতটাকে আপনি স্বর্ণের দাঁত বানাতে পারেন, সমস্যা নেই, এটা আপনার অনুমতি আছে। রেশম, রেশম বস্ত্র যেটা আসল রেশম, এই সিল্ক ফিল্কেগুলো না, আসল রেশম যেটাকে বলে, যেটা ওই যে রেশম কীট থেকে তৈরি হয় খাঁটি রেশম জিনিস, তা পুরুষের জন্য হারাম, মহিলার জন্য হালাল। যেমন স্বর্ণ হালাল, তেমনি রেশমও হালাল। এখন কথা হল, পুরুষের জন্য হারাম হলো কেন? পুরুষের জন্য হারাম হলো কেন? যেহেতু এতে অহংকার আসতে পারে, স্বর্ণ পড়লে একটা, বুঝতেই পারছেন, আপনি মেয়েদের দেখবেন, মেয়েদের অলংকার হলো অহংকার। যে মেয়ের অলংকার আছে, এই জন্য মেয়েরা যখন কোথাও যাবে, তার যদি অলংকার নাও থাকে, ধার করেও নিয়ে যায়। কেন কেন ধার করে নিয়ে যায়? আরে পাপড়ি, না হলে পরে তাকে তো কেউ পুজবেই না। আবার যদি কেউ না দেখে তো তুলে তুলে দেখাবে, দেখো আমার অলংকার আছে, আমি বাউটি আছে, তখন আবার আংটি দেখো আমার, দেখো আর নজের কথা। এটা মাঝে মাঝে বলি, আমি এক জায়গায় দাওয়াত খেতে গেছে, তো এক মেয়ে বসে খাচ্ছে, লাইন দিয়ে খাচ্ছে সবাই, আর এক মেয়ে দিচ্ছে, ঠিক আছে, তো যে খাচ্ছে তার হাতে বাউটি আছে, এটা কি বলে, বাজুবন বা বাউটি, যাই হোক, সে শাড়ি পরে আছে, তো সে যে দিচ্ছে তার হাতে আছে হীরের আংটি, এবার সে চামচ ধরে দিচ্ছে। এবারে মেয়েটা বারবার জিজ্ঞেস করছে, কি গো আর নেবে, আর কিছু নেবে? তার মানে কি, হাতটা এইভাবে দেখাচ্ছে আর কি, চামচটা ধরে এইভাবে দেখাচ্ছে, মানে দেখাতে হবে, না দেখালে কে লাভ কি? আপনি যার জন্য পড়ছেন সে যদি না দেখলো, এই জন্য দেখবেন আপনি এই যে ওয়াজ নসিহত মেয়েরা শুনতে আসে, আশেপাশে যারা শুনে, এসে তারা কি ওয়াজ শুনে আশেপাশে, সেটা কোথায় পেলে, কোন দোকানে কিনলে, সেই দোকান থেকে যাবে কিনবে, তবে তার জান ভরবে। এটা অলংকার কোন জায়গাতে, বাংলাদেশ হলে বাংলাদেশ থেকে আনা করাবে, এটা নিয়ম, মেয়েদের নিয়ম, কাপড় কোথায় পেলে এত সুন্দর, যাই হোক। তো আংটিটা দেখাচ্ছে, ইয়ে বেচারি তো হাতে আংটি নেই, এখন কি দেখায়? তো বাজুতে কি ছিল, বাজুবন ছিল বা বাউটি ছিল, আর শাড়ি ঢাকা আছে, তখন শাড়িটা তুলে বলছে আর নব না, আর নব না, বুঝতে পারছেন, এই হচ্ছে কাণ্ড। এইসব গল্প আমাদের দেশের হুজুরা করে এবং বলে মেয়েদের যে এই যে কাণ্ড, এই কাণ্ডগুলো সত্যি খারাপ, সত্যি খারাপ। ওই জন্য বলে মেয়েদের টাইম দেখা হোক এরকম ঘড়ি চাই না, বরং দাম বেশি হোক এরকম ঘড়ি চাই। বন্ধ থাক ঘড়ি, টাইম দেখ আর না দেখ, দেখতে যেন সুন্দর হয় এবং ঘড়িটা যেন দামি হয়, বুঝতে পারছেন। তো মোট কথা হল যে, যদি পুরুষদের জন্য রেশম ব্যবহার জায়েজ করা হতো এবং স্বর্ণ ব্যবহার জায়েজ করা হতো, তাহলে তাদের কি আসত, অহংকার আসত। বলে হুজুর তাহলে তো মেয়েদের অহংকার আসছে, তাদেরকে জায়েজ করা হলো কেন? তবুও তারা পুরুষের তুলনায় কি, তারা হচ্ছে দুর্বল, পুরুষের তুলনায় তারা সাধারণত ঘরের ভিতরে থাকে, বাইরে বেশি যায় না, এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য হালাল করলেন, বাকি পুরুষদের জন্য হারাম করে দিলেন। কারণ পুরুষরা এমনিতেই গরম, এমনিতেই তাদের অহংকার বেশি, তাদের দাপট বেশি, আর তার উপরে যদি আগুনের সাথে ঘি দেওয়া হয় তো এটা বাড়বে আরো। এই জন্য বলা হয় তোমরা পড়ো না, এগুলো তোমরা পড়ো না। কি বলে আপনার, স্বর্ণ কিংবা রেশম ব্যবহার করলে বিনয়ীর বিনয় লয় হতে পারে। সুচরিত্রবান এমন কোন মুসলিম পুরুষকে আপনি দেখতে পাবেন না যে স্বর্ণের কোন জিনিস ব্যবহার করে, অথবা রেশম বস্ত্র পরিধান করে, অথবা পায়ের গাঁটের নিচে ঝুলিয়ে ঝুলিয়ে কাপড় পরে। যে চরিত্রবান হবে সে নিশ্চয়ই এটা করবে না, পড়বে না। পানাহারের উপবেশন ও বিনয়ীর বিনয় পরিলক্ষিত হতে পারে। আপনি পানাহার করেন, পানাহার চেয়ার টেবিলে করতে হয় না মাটিতে বসে করতে হয়? পানাহার মানে খাবেন, পান করবেন, দুপুরে খাবেন, রাতে খাবেন, কোথায় বসা ভালো, টেবিল চেয়ারে বসা ভালো না নিচে বসে খাওয়া ভালো? নিচে বসে খাওয়া ভালো। কেন? এটা বিনয়ী লক্ষণ, চেয়ার টেবিলে বসতে একটু অহংকার, অহংকার ভাব দেখায়। অনেকে আছে যেখানে বসার সুযোগ নেই, আলাদা কথা, নিজে বসার জায়গা নেই, আপনি হোটেল গেলেন সে হোটেলে বসার জায়গা ব্যবস্থাই নেই, চেয়ার তো আলাদা কথা, কিন্তু বাড়িতে আপনি চেয়ার টেবিলের ব্যবস্থা কেন করবেন? যদি বলেন হুজুর প্যান্ট শার্ট সবসময় পরে থাকি, বসলে টাইট লাগে, এই সে আলাদা কথা। তো যাদের যেমন পরিবেশ, বাকি বিনয়ীর আলামত হল মাটির নিচে বসে খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসে খেতেন এবং ঠেস দিয়ে খেতেন না। কেন ঠেস দিয়ে খেতেন না? কারণ ঠেস দিয়ে, হেলাম দিয়ে খাওয়া হচ্ছে একটা অহংকারের আলামত, অহংকারের আলামত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আকুলু মুত্তাকিয়ান, আমি হেলান দিয়ে বসে, ঠেস দিয়ে বসে খাই না, কারণ এটা হচ্ছে অহংকারীর আলামত। তিনি হেলান দিয়ে খেতেও নিষেধ করেছেন, যেহেতু অনুরূপ বসা বিনয়ীদের লক্ষণ নয়, এবং হেলান দিয়ে খেলে বেশি খাওয়া হয়, পেটটা ফাঁকা থাকে, বেশি খাওয়া হয়। আর যদি হেলান দিয়ে না খান তাহলে পেটটা চাপ থাকে, অল্প খাবেন, বেশি খাওয়া ভালো না অল্প খাওয়া ভালো? অল্প খাওয়া ভালো। আর যদি একসঙ্গে খান তখন তো হিংসা হিংসি করে বেশি খাওয়া হয়, তাই না? তখন মনে হয় ও বেশি খাওয়া, আমি বেশি খাবো। অথচ নিয়ম হলো কি, যে না আমার থেকে ও বেশি খাক, এরকম হওয়া উচিত, তাই না? ওই যে দুটো চালাক ব্যক্তি ছিল না, একজন দেখলো যে এত অল্পই আছে তো আমি বেশি খাবো, নিয়তি হয়ে গেছে আমি বেশি খাবো। যা গো তোমার মা মরে গেছে শুনলাম বাবু, তা কি হয়েছিল? ওর বেচারি আপনার হড়বড় করে বলতে লাগলো, আর বলো না ভাই, দুজনেই খাচ্ছে, ও গল্প যে গল্প করবে সে খেতে পারবে? এই জন্য মায়েরা বলে ছেলেদেরকে যে বাবা খেতে খেতে কথা বলতে নাই, এটা কি হাদিসের কথা? না, এটা নাসরি নেসাই হাদিসের কথা, এটা মেয়েলি হাদিসের কথা। মারা বলে খেয়ে নাও, খেতে খেতে কথা বলতে হয় না, বলে না কেন? খেতে খেতে কথা বললে মায়েদের খাওয়াতে দেরিতে হয়, দেরি হয়, এই জন্য তাড়াতাড়ি করে বলে খেতে খেতে কথা বলতে হয় না। এটা কিন্তু হাদিস না, নেসাই হাদিস। তো এ ভাবছে যে ও তো কথা বললে আমি কম খাবে, আমি বেশি খাবো, নিয়তি হয়ে গেছে। তখন গল্প ধরিয়ে দিল, গল্প করতে লাগলো, আর বলো না ভাই, এই হলো সেই হলো, হাসপাতালে নিয়ে গেলাম, সেখানে হলো না, তারপর সেখান থেকে এই করলাম ওই করলাম, তা করতে করতে খাওয়া শেষ, ও বেচারি পেট খালি থেকে গেল আর এই পেট ফুল হয়ে গেল। ঠিক আছে, এবারে কিছু বাকি আছে, তখন ওর হুঁশ হয়ে জানি আর সব শেষ হয়ে গেল, আর তো অল্পই আছে। তখন ও ভাবছে আমাকে ঠকালো, আমাকে গল্প করতে লাগিয়ে দিয়ে নিজে খাচ্ছে। আচ্ছা দাদা, আমি এবার জিজ্ঞেস করছি, আচ্ছা তোমার বাপ তো মারা গেছে, তোমার বাপ কি করে মারা গেল? ও বলছে ভাই ফুললো আর মরলো, খাও খাও ফুল। তখন ও আর গল্প শোনাতে লাগলো না, কান চালাক তো, ফুললো আর মরলো। তো এইরকম যদি কেউ চায় যে আমি ঠকাবো খাবো, খাওয়ার সময় এরকম নিয়োগ করতে হয় না। কেন? বেশি খাওয়ার যে নিয়ত করবে তার নিয়ত কি ভালো হতে পারে? না, বেশি খাওয়াও ঠিক না, বেশি খেলে পেটের ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়, আর তাতে আপনার ঘুম বেশি আসে, তাতে পেশাব পায়খানা বেশি হয়, আল্লাহর জিকিরে আল্লাহর ইবাদতে মন কম বসে। আব্দুল্লাহ বিন বুসর বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি পাত্র ছিল যাকে গাররা বলা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারের জিনিসের, যেমন গাধার নাম এক, উটের নাম এক, তলোয়ারের নাম এক, এক এইভাবে একটা নাম ছিল। তো একটা পাত্র ছিল, সে পাত্রটার নাম ছিল কি? গাররা। সেটাকে চারজন মানুষ ধরে তুলত। আমাদের এখনকার মতো তো এমন পাতলা পাতলা হালকা হালকা স্টেনলেস, আর স্টেনলেস স্টিল, তারপরে আপনার অ্যালুমিনিয়াম, তখন তো ছিল না, তখন ছিল কাঠের পাত্র, না হয় পাথরের পাত্র, না হয় মাটির পাত্র। তো এই পাত্রটা অনেক লোকের খাওয়ার জন্য ছিল, বড় পাথরের পাত্র ছিল, চারজন তুলতে হতো গাররা। সেটাকে একসময় চাষতের সময়ে, যখন চাষতে নামাজ পড়ার পর ওই বিশাল পাত্রটি আনা হল, তাতে সারিদ সারিদ ভরে আনা হল। সারিদ কাকে বলে? বলা হয়েছে মহিলাদের মধ্যে আয়েশার উদাহরণ সেই রকম, যেমন সমস্ত খাবারের মধ্যে সারিদের, তার মানে সে যুগে সারিদের মান ছিল সবচেয়ে বেশি। সারিদ কাকে বলে? মাংস খণ্ড খণ্ড রুটি সংমিশ্রণে প্রস্তুত করা সুস্বাদু খাবার। আপনারা দেখেছেন ওই দোকানে শুকনো রুটি কিনতে পাওয়া যায়, এটা কি বলে? কিরসান। কিরসান দেখেছেন শুকনো বিক্রি হয়? দেখেন, দেখেনি? কিরসান শুকনো বিক্রি হয়, ওইটাকে ওরা ভিজিয়ে রান্না করে, আর টুকরো টুকরো গোস্ত ওতে ছেড়ে দেয়। আমি খেয়েছি, দেখি এত সুন্দর লাগে খেতে। তার মানে যেমন মাকরোনা বলে না, মাকরোনা পাকাবার সময় কেউ ডিম দিয়ে পাকায়, কেউ মাংস দিয়ে পাকায়, তো এটা মাকরোনা না, এটা হচ্ছে পাকানো রুটি। সেই রুটি শুকিয়ে গেলে সেই রুটিটা নিয়ে আবার রান্না করা হয় গোশত দিয়ে, এটাকে বলা হয় কি সারিদ। যাই হোক, ওই পাত্রে সারিদ আনা হলো, তারপরে রাখার পর তখন লোকেরা তাতে জমায়েত হলো, সবাই খাবে, লোকেরা পরিমাণ। আচ্ছা, আপনারা বলতে পারবেন যে আলাদা আলাদা প্লেটে খাওয়া বাঙালিদের মতো ভালো নাকি একটা প্লেটে অনেক লোকের বসা ভালো? একটা প্লেটে বসে খাওয়া বেশি ভালো, এটা শূন্য তাদা হয়, এতে বরকত হয়। হাদিসে আছে যে সেই খাবারে বেশি বরকত হয় যে খাবারে বেশি হাত পড়ে, বেশি হাত পড়লে আপনার তাতে বরকত হয়। এখন লোকের পরিমাণ যখন বেশি হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাঁটুর ভরে বসে পড়লেন, হাঁটুর ভরে। এরূপ দেখে জনৈক বেদুইন বললেন, এ বেতন এ আবার কেমন বসা, হাঁটু গেড়ে খাওয়া? আমাদের দেশে হাঁটু গেড়ে খাওয়া বলে, এরকম করে খাস না, মা বাবা মাথা খাবি বলে, আপনাদের এলাকায় বলে হাঁটু গেড়ে খেতে মানা করে। আর লোক বেশি হলে পরে যদি আপনি ওই যে এইভাবে বসেন তো কত জায়গা লাগবে, আর যদি আপনি হাঁটু গেড়ে বসেন তাহলে পরে কি হবে, জায়গা কম লাগবে। তো বেদুইন বলল যে আপনি একদম এত বড় সম্মানী মানুষ, এ কিভাবে বসছেন আপনি? বেদুইন কি করলো, অভিযোগ করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা জাআলানি আব্দান কারীমা ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান আনিদা, নিশ্চয়ই মহান আল্লাহ আমাকে ভদ্র বিনয়ী বান্দা করেছেন এবং উদ্ধত ও হটকারী অহংকারী বানাননি, যে আমি এভাবে বসবো না তা না, বিনয়ী মতো বসা। এই জন্যে আপনার দেখবেন নামাজে আপনার কিভাবে বসতে হয়, হাঁটু গেড়ে বসতে হয়। নামাজে কেন হাঁটু গেড়ে বসতে হয়, যাতে করে একদম বিনয়ী, খুশু খুশু, যাকে বলে কাদাফলাহুল মুমিনুন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন, একদম খাশে মানে বিনয়ী হয়ে বিনয় নম্রতার সাথে আল্লাহর কাছে বসবেন, এই জন্য হাঁটু গেড়ে বসতে হয়। তো হাঁটু গেড়ে খাওয়াটা কি, এটা সুন্নত কেন? যেহেতু এতে বিনয়ীর আলামত আছে, আর তাতে আপনার ঠেস দেওয়া হয় না, হেলান দেওয়া হয় না, খাওয়া কম হয়। তিনি বলতেন, দাস যেভাবে খায় আমি সেভাবে খাই, আকুলু কাল আব্দ, দাস যেভাবে বসে আমিও সেভাবে বসি। তিনি মাটিতে বসতেন, মাটিতে বসে খেতেন, ছাগল বাঁধতেন, কৃতদাস যবের রুটি খেতে দাওয়াত দিলেও তা গ্রহণ করতেন। শালম মাশাল, গরিব মানুষ যবের রুটি খায়, আমি বড়লোক মানুষ, আমি হুজুর মানুষ, আমি মোটামুটি ভালোই খাই, রুটি খেলেও ফাইন আটা রুটি খাই। তো আমি দেখলাম যে শালম যখন দাওয়াত দিচ্ছে তখন কি আর খাওয়াবে, যবের রুটি খাওয়াবে। যেমন অনেক বাঙালি আছে দাওয়াত দেয় না, সে মোটা চালের ভাত দেয়, কি বলে এটাকে, বর্মান, বর্মান ছেলের ভাত দেয়, বর্মিল, বর্মান ছেলের ভাত দেয়, হুজুর বলে খেয়াল করে না। তো আমি যদি ভাবি যে গেলে তো বর্মল খাওয়াবে, কি দরকার আছে, যাবো না। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দাওয়াত দিলেই যা খাওয়াবে, খেতে পারবো না খাবো না, কিন্তু দাওয়াত গ্রহণ করবো। যেতেন, তার মনটাকে রক্ষা করার জন্য, তার মনটাকে বড় করার জন্য তিনি যেতেন এবং খেতেন। আবার এটাও তার গুণ ছিল যে খাওয়ার বদনাম করতেন না, শালম এটা কি বানিয়েছেন, এই ঝাল হয়ে গেছে, এই রুটিটা ভালো করে করতে, না না, খুব সুন্দর হয়েছে, হ্যাঁ মিথ্যা বলা যাবে না, কিন্তু যতটা প্রশংসা করা যায় তাকে উৎসাহিত করার জন্য তাকে করতে হবে। কিন্তু মোট কথা, তিনি দাস দাওয়াত দিয়েছে জবের রুটি খাওয়ায় বলে আমি যাব না, আমি হুজুর মানুষ, এটা ঠিক না, এটা কার আলামত, অহংকারী আলামত। বিনয়ী হলে আপনি চলে যাবেন। আপনি দেখবেন যে আমাদের এই মাকতুবুদ দাওয়াত দার্সে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার আসে না, তাই না? কেন আসে না বলেন না, ওখানে গেলে কারো গায়ে গন্ধ, কার নোংরা এসে, আরে বাজে, ঠিক আছে একটু সহ্য করেন, দিনের জন্য, দিনের দাওয়াত হচ্ছে সবারই জন্য। আর বিশেষ করে দিন যখন আসে প্রথমে, প্রথম কোন শ্রেণীর মানুষ ওটা দিন গ্রহণ করে, আহা গরিবরা। আল্লাহ রাসূল চাইতেন মনে মনে যে গরিবরা, গরিবদের জন্য বড়লোকরা আসছে না। এই এখন যদি আমি ভাবি যে ডাক্তাররা আসছে না, অতএব আপনারা আসেন না, তো কটা ডাক্তার আছে আসবে, কটা ডাক্তার আছে ইঞ্জিনিয়ার, কটা কজন আছেন যে আসবেন, ঠিক না? আল্লাহ রাসূল কিন্তু ওরা যখন বলল যে ওরা যদি না আসে তাহলে আমরা যাব, তাহলে পরে আমরা যাব, তো আল্লাহ রাসূল চাইছিলেন মনে মনে যাতে বড় লোকরা না আসে, ঠিক আছে। তারপরে আবদুল্লাহ বিন উবনে মাকতুম অন্ধ মানুষ, তিনিও আসতেন, তাতেও লোকের অসুবিধা হতে যে অন্ধ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনটা কি করলেন, একটু চোখটা টিপে ওই যে কি বলে কপালে ভাঁজ পড়ে গেল, মানে চাইছিলেন না মনে প্রাণে যে এরা আসুক, এরা এসে মজলিসটা কি করছে, ভালো লোকদেরকে বড় বড় লোকদেরকে আসতে দিচ্ছেন না। আল্লাহ তাআলা কি বললেন, ছেড়ে দিলেন আল্লাহ রাসূলকে, ওলা তাতরুদিল্লাযিনা, বলে দেওয়া হলো যে যারা আল্লাহকে ডাকে গরিব মানুষ তাদেরকে ভাগিয়ে দিও না। আবাস ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, আবাস আবাস ওয়া তাওয়াল্লা, তার মানে মুখ ফিরিয়ে নিল, চোখ ভাঁজ করল, আর তাওয়াল্লা কি বলে আন জাআহুল আমা, একজন অন্ধ এসেছে বলে তুমি মুখ ফিরিয়ে নিলে, আল্লাহ রাসূলকে বলা হলো খবরদার এরকম করো না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি যে বিনয়ী যেটা আলামত, সেই বিনয়ী আপনাকে হতে হবে। দাস যেভাবে খায় সেভাবে আপনি খেতে, আপনি বিনয়ী হবেন। দাস যদি আপনাকে দাওয়াত দেয় সেই দাওয়াত আপনাকে গ্রহণ করতে হবে। ক্রীতদাসের সাথে বসে খেতেন, তিনি দাসের সাথে বসে খেতেন, নিম্নমানের খাবার খেতে দাওয়াত দিলেও তা গ্রহণ করতেন, পুরনো তেল দিয়ে জবের রুটির খাওয়ার দাওয়াত দিলেও তিনি তা খেতে আসতেন। আল্লাহ আকবার, তিনি বলছেন মাস্তাকবারা মান আকালা মাহু খাদিমু, সে ব্যক্তি অহংকারী হয় না যার সাথে যে তার দাসের সঙ্গে বসে খায়। বাড়ির দাসের লোকের সাথে খেতে পারবেন, বাড়ির দাসের সঙ্গে খেতে? ওয়া রাকিবাল হিমার আবিল আসওয়াক ওয়া আতাকালা শা ওয়া আতাকালা শা ফাহালা বাহা, এবং বাজারে গাধার পিঠে চড়ে, অনেকে গাধার পিঠে চড়ে না, ঘোড়া যায়, আর সে যুগের কথা বলছি, আর নিজের ছাগি, নিজের ছাগি নিজে দহন করে। এই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থাকি দহন করতেন, নিজের হাতে কাপড় ধুতেন, নিজের জুতো নিজে সেলাই করতেন, তাই না? এসব হচ্ছে বিনয়ী লক্ষণ। বাকি কথা ইনশাআল্লাহ পরে বলবো, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা বিনয়ী হতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।